بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. ولا تنكحوا المشركات حتى يؤمن ولأمة مؤمنة خير من مشركة ولو أعجبتكم ولا تنكحوا المشركين حتى يؤمنوا ولعبد مؤمن خير من مشرك ولو أعجبكم أولئك يدعون إلى النار والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহী কুরবানি ইতিয়াবা মিহুম মুশরিকু আংহেনুন্না কাভেনি নুকুরাশে এমিহুম ঈমান বেজ্জামাদ দান্দে এ আংহেনুন তং ঈমান বেজ্জামাদ দান্দে তিয়াবা মিহুম মুশরিকু আংহেনুন্না কাভেনি নুকুরাশে ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আজাবাতকুম আদি মুমিনু আলো আংহেনাকু মা হেওবেগেম ওয়ে কাভেনি কুরুন তিয়াবা মিহুম মুশরিকু আংহেনা কাভুরে ওয়ালাউ আজাবাতকুম এই তিয়াবা মিহুনং এ মুশরিকু আংহেনা মা রীতিবী নামাবেশে তেবা আমি মা হিংহামজেহি মা রীতিবী নামাবেশে মুশরিকু আংহেনা কবরে হে ওকাম বডে আলো আংহেনা কায়নুম বেশ মুমিন আলো আংহেনা কা দেন আল্লাহ মে কোন ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু আই তেবা আমি হুঙ্গা তিবি আংহেন দারিম বেস মুশরিকু ফিরহিনুন না কাবেন নুকুরু আসে এই এমি হুঙ্গ ইমাম বেজ্জামাদ দান দে ولا عبد مؤمن خير من مشرك ولو اعجبكم ادي الو فيرهينكو مؤمن الو فيرهينكو ما هيوبهم وي تيبامي هونغ انهن دارين ديمون مشرك كبر ولو اعجبكم اي مشرك مي هاي كي مار كتاب مري تي مي هو كمو غاوي نما وسوي مي اي بابا لهم كافرنا كامن كورون حرام وي اسلام دين فرتم فشيغن ايروغا كافرنا كامن كورون حد اسلام دين এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাড়ি কামালুং এই জায়নাব জায়নাব কাহিন বল্লাগতে আবুল আস আবুল আস এই কাফারে গে বাগুতু কাফারে হামাই ফদায় করে ফানুকে দে দাড়ি কামালুং এই উম্মু কুলসুম আর রুকাইয়া মি দেবে কামালুং গে কাহিন কুরমাই করে ফান ফুরতাম উলুবি আবু জাহুল গে দে দারিননা আবু জাহুল গে দে দারিননা এখান আবু জাহুল মানা করি আবু জাহুল গে দে দারিননা মানা করি মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান গে ফানা কাবেনি কুরেবি এ দেবে কাবালুম গে কাবেনি এই ফরতামা রুকাইয়া দেন এ কালি একমান আওহারে বাডা গতিমা উম্মু কুলসুম কমমে আকে ইসলাম দিন ফেরি গেন আয়রুগা মুশরিকুন নান মত কাফারুন না কাবেনি কুরুন হালাল হুদ্দা দেন মিয়ায়েতুন একাম মানসুখ হই মিয়ায়েতুন মানাবে গেন ভি মিয়ায়ে বাবালে মুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নাব ওয়াস ওয়াকি কুরেবি আবুল আসা জায়নাব ওয়াস ওয়াকি কুরেবি দেন আবুল আস ইসলাম বাডায় গতি বুনেবে গতুগ আংহার ফাহুম নো তফাসহার ফাহুম দেন তফাতুর ইওয়ায়েত তঙ্গে বাহারি ইসলাম বাডায় গেন মদিনাং হিজরা করেবি মদিনাং হিজরা করেবি মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকুরিং কফফাওয়া আকুদা রুজুয়া কর দেবি জায়নাব ইতুরু কাভেন নকুরাবা ইতুরু কাভেন নকুরাবা হামা কুরিং কফফাওয়া কাভেনি গা আকুদা রুজুয়া কর দেবি কমে আকাশ মিয়াই বাবা লেবুম মুশরিকু আংহেনা আংহেনুন না কাবেন কুরুম মানা আদি হামাই ফাদা মুসলিম আংহেনাকু মুশরিকু ফিরহিনুন না কাবেন কুরুম বেস মানা এই গিয়ামতা হামায়া এহেন নামে আহলু কিতাব মিগেন ইস্তিসনা বেগেন বে আল ইমরান সূরাতুগা একান আল্লাহ বায়ান কুরা বাফানি আহলু কিতাবিং গে আংহেনুন না মুসলিম ফিরহিনুন কাবেন কুরুম হুদ্দা আহলু কিতাবিং গে আংহেনুন না এই ক্রিশ্চিয়ানুন না ইহুদিং ক্রিস্টিয়ান আংহেনুনা ইহুদি আংহেনুনা কাভেনি কুরুম মুসলিম ফিরহিনুন্নাং হালাল এহেন নামেস মুসলিম আংহেনুন্না এমিহুন কাভেনি কুরুম হারাম দে মিগে হুরি হাবে ফুরনসেং গি বাডা গন্নওয়ান কান্নে ইসলাম দিং আবদুস অন্নন জেহেন মাতিগা এ দাব্বে গন্নওয়ান সার ফিরহিনুন্নাং হুদ্দে আংহেনুন্নাম মে বাগতে কি আংহেনুন কাভেনি গে আংহেনুন্না কি ফিরহিনুম ইয়া মাতিগা ইন্নান কমমে গতে আল্লাহ কি কুরআন গাহি কুরআন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ানি ফিরহিনুং গাদা কুরাবা ফাংহিনুং গে মাচ্চা එම ෆිරිහිනුන් නම් හුද්දයි අහලු කිතාබින්ගේ අංහෙනුනා කාවෙන කුරුන් එහෙන් නමස් මුස්ලිම් අංහෙනුනකන් හුද්දයගෙන නුයි අහලු කිතාබින්ගේ ෆිරිහිනුනා කාවෙන කුරුම ඒ අහලු කිතාබින්ගේ ෆිරිහිනුනා කාවෙන කුරුම අංහෙ මිහ දව්වන් ජෙහ එන කොම්මෙ ගොතෙව්යස් ඉස්ලාම් දින් දව්වියේ එම ඉස්ලාම් දිනා බෙහෙ ගොතුන් රිවායත් ඇස්වන් අල් ඉස්ලාම් යඅලු වලා යුලා আলাইහි ඉස්ලාම් දිනක අබද්දුවස් මති ගොන්න ජෙහ දීනේ ඒ දිනුග මච්චකන් එහෙන් දිනකන් මති වෙරිවේ නුගන වේනේ ඔමෙකස්මි ආයි බාවාලේ මො මුස්ලිකුන්නා කාවෙන කුරු මෙවනි එකී එකෙච්චකන් හරාම් වෙස ඒ ගියාමතා හැමය ඒයි මුස්ලිම් අංහෙන මුස්ලිකු ෆිරිහින කාවියස් නුවත මුස්ලිම් ෆිරිහින මුස්ලිකු අංහෙන කාවියස් කාවෙන හරාම් වෙකෙන් වේ ඒ ගියාමතා හැමය මි ආයි බාවාලේ මො කුරිග හුද්දා දැන් අල්ලාහ් මෙ වහී කුරවනි උලායික යදුඋන ඉලන් නාර් එමීහුන් අබදුස් දවස් දෙනි නරකයශේ එබහි නරක වන්ත වෙරින්ගේ අමලු තකරේ එමීහුන් අබදුස් ගෝයලානි මුස්ලිමක මුස්ලිකක කාවෙන කුරීම මෙවාගොත්තකි ගින ෆහරන් ඒනගේ බස් අහන් ඒනගේ බස් සහයෙන් එදීන ලෙ මුර්තද්දුන් එකශීගෙන් වේ මුර්තද්දුන් එකශීගෙන් වේ හැම එපදා අංහෙනකු මුස්ලිකු ෆිරිහිනක කාවෙන කුරියක සම එපදා ෆිරිහිනකු මුස්ලිකු අංහෙනක කාවෙන කුරියස් හැම එපදා දැන් බයෙන් ඉල්මෙරින් විදාල වේ බහුරි මිහාරකන් ඇස් යහූදි ෆිරි යහූදින් නකාවෙන කුරුන් හුද්දගෙන නුවේ ඒ ඒගේ බෑවර නතිජාත ෆෙනි ෆහුරීම මොරිහා බේෆුනසගේ වඩා යනවා කන්නේ අන්දලුස් ගේ වාහක අන්දලුස් ඒ ස්පේන් ඒ මුස්ලිමුන් එතන් අහරග්ගවෙරිකන් කොෆෝ ඉතනේ එතන් මුස්ලිමුගේ අද්දරුන් දාන් ජෙහුණු එම්මේ බොඩ සබබකී මුස්ලිමුන් ක්‍රිස්තියානු නකාවෙන කුරුන් මුස්ලිම් ෆිරහිනු ඒ හුද්ද වීම කාවෙන කුරි කුරීම මිවි ගොතකී ක්‍රිස්තියානු බොඩති මකාමුත දෙන් ජෙහුණි අපි මිහාගේ බහා আমি মিহাগে বাহা কুরিশ্চিয়ান না বড়তি মাকাম তদিনি এমে ফাহম মুসলিম জহুনে তানম ফায়া বাং এমি হুন গাদা কল্লিয়ে তানা এ গেল্লুং এ বহুরি মিহা আরওয়েস মিহার দিন এ জামান গো বেঙ্গিল মেরি মিদাল বানি এ জামান গো হুদ্দা এ হুদ্দা বেগেম বানি এরু গো মুসলিমুম মা গাদে এমি হুন না গুরে কমমে গো তেভিয়াস এমি হুন আম গো তেগ তিবি মুসলিমুম গে দাশুগা এরু মুসলিমুম গে দাশুগা এমি হুন তিবি কমমে কাস দেন আনে আয়াত কুনেন ইস্তিসনা এক কফায়ে ইসলাম দিন মাতি গহি ফেহেটেন কামু গ ইয়াগিন কাং ওই মিহা ইয়াং হুদ্দা কমে গতে বিয়াস এন নামাস মুসলিম আংহেনা কুলি বেং হুট্টা এ ক্রিশ্চিয়ান আংহেনা কান ওতা ইহুদি আংহেনা কা কাভেন কুরুন রাঙ্গলেন নু এ ইসলাম দিন ইসকান দেন জেন এনা গে দিরিগুন বস বাজ্জে রিওয়ানি মুসলিম আংহেনা কা কাভেন কুরিমা এই কাভেন কুরুমু গ হাতারু কান্ত তাহু গে তেরে গ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়ান কুরা ওয়াফে দিন আনেক দীনি দীনবেরি আংহেনা কা কাভেন কুরুমা بار والو وافسواني رسول الله صلى الله عليه وسلم حديث القرباني تنكح المرأة لأربعين انهنونا كاوين كروين كاوين ميستكون آمو كون ولني حتر كما كتاك آي ميستكون انهنونا كاوين كون ولني حتر كما كتاك آي فرطنا مكانتا كي لي حسابيها ايناكي حساب ويري كان ايناكي نصاب ورم مطي ويري بودو نصاب كون آي سوري ميه ما ميه يترام لبقى انهن ايناكي كاوين كوراني ميه ايناكي মাই নুয়াত মাতিবেরি আইলাকুং আসহুরিমা দেওয়ানা কামাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস কুরআন লিমা আলিহা মুদাবেরি আংহেনে মুদাবেরি আংহেনু নাকান কুরআন হিবানে মিহুন এইনাগে মুদালেট টাকা মুদালুগে বেনুগা মুসসানি কামুগে দিরি উড়েবে মুদালেট টাকা এই দেওয়ানা কান্তা তিমমানা কামাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস কুরআন লি জামালিহা আংহে মি হারিতি মুগে সবাবু হাতারওয়ানা কামাক বায়ান কুরআন লি দীনিহা আংহে মিহাগে দীনবেরি কামুগে সবাবু মি হাতারও কামাক টাকা এ মিস্তাকো মিং কমমেস কামেকে বালানি কাওয়েনি কুরমা দেন হাদিস হুল কুরআনি ফাযু ফারু বিযাতি দীন তারবিয়াত ইয়াদাক তিবা ইখতিয়ার কুরাশে দীনবেরি আংহেনা মি হাতারও কামুগে তেরেন দীনবেরি আংহেনা ইখতিয়ার কুরাশে এমা দীনবেরি আংহেনা ইখতিয়ার কুরমা মিয়তি ইসলাম দীন বারবালা এহেম ভীমা এহেম দীনেক গে আহলু বেরিয়াকে ইখতিয়ার কুরুন রাঙ্গলেন নু কমমেগো তেবিয়াস দেন নুলিবেগে মাসসালে এন্নে দেন মি আয়াতুগে আল্লাহ হেবা বায়ান কুরাবা আদি মুশরিকু আংহেনাক বুরে আলো মুমিনু আলো আংহেনাক ওয়েস মা হেও কামবোডে মুমিনু আলো আংহেনাক হেও কামবোডে পুনানি কিয়েবেগে কম মিয়াগাস আলো মিনিমাম আংহেনাক ইন্দেমুগে কুলদানাকান লিবি ফহুরি মি হায়াকান হুদ্দা বেগেন্নে নুয়ে আলো আংহেনাক কাহামনি কুরমে মি বারা মুহিম মাসালে দেন মি হারকু দেন আলো নেন নেহ নামেস আলো আউম বসে কাঠিগেন বে আসফি আমি মাসালে তেঙ্গেন জেন আলুঙ্গে মাসালে তেঙ্গে বড় মাসালে বারগিনা হুকুমতা কাঁডাইলি ফাহুর ইসলাম দিনগামি আলুঙ্গে বাবুগা ওমেকাস মিহারদেন বাইনাল আকওয়ামি গতুং এব্বাস বেফতি আলুন নুগেন গুলুমা এহেন নামেস ইসলামী জিহাদ তমি হারুস ফেরি জিয়া হাম আলুং অন্নান কমে গতে ইয়াস আলু আংহেনা কো হেওকাম বডে মুশরিক আংহেনা কাবুরে কাবেন কুরমাট টাকা তিয়া বামি এই আলু আংহেনুন নাক আসলু হুদ্দেন নুং কাবেন কুরমে মিনিমাম মুমিনু আংহেনা কো ইলিবেন হুট্টায় এক গতা কাছে মিহাগান হুদ্দেন নু এ কি বেগে আসলু আলুন নাকি এই মুদালেগে গতক ইস্তেমাল করে এমিহঙ্গ হুকুমা কি মুদা মুদালেগে মুদালুগে হুকুম এমিহঙ্গ হুকুমা কি এমি হুন না লিবে এবেসে চে মিহঙ্গ মিল মিল কি তা কোস মানে বেসে যে কিতামে মাসা কাতে কিতামে ফায়সা হ দিয়া কাছে এই এনাকে মুদালেন নো আলু মিহাগ এই এনাকে সাহেব মিহাগ মুদা দেন অনেক গতা কি আংহেনুং আলুবেতিকান নিস্পাইবানি আংহেনুন না আলুবেতিকান নিস্পাইবানি আংহেনুন না কোন গতাকা মিসারাকা মিহাকু মিনিমাম ফিরহিনাকু আলু আংহেনাকা কাহেনে করি কোগ্গেন লিবে দারি ফোড়া কি সাড়ে এই মাম্মা আলা কাবিমা এহেন নামাস মাম্মা মিনিমানে গতক হুরেফা ফিরমিহা আলা কাবে হুরে জিয়া লিবে দারি ফুল নুয়ানে আলাকা এই মি আলোয়েতি কামুগে দারি ফুল তাবাবানি মাম্মায়া আলোয়েতি কামুগে মি আলো মিনিমাম কামুগা দারি ফুল তাবাবানি মাম্মায়া এহেন কামু মিহার আলং গিনাবেগেন দিউং ইসলাম জি নুরু হে একামুগে দালিল কি মিহার মুস্তাশরিকুং ইসলাম দিন কুরা বড় মালামাতে বড় ফুরসারে এই ইসলাম দিন কি মিস্তাকুং আলোয়েতি কুরা দিনকে মিস্তাকুং আলোয়েতি কোগেন গেঙ্গুলুন দিনকে ইসলাম দিন কি এই মুস্তাশরিকুং ইসলাম দিন জাহালা গুন জাহালুম এই এমিউ এমিউ বলেন ইসলাম দিন কি এই মিস্তাকুং আলোয়েতি কোগেঙ্গুলুন দিনকে মিহেন এমিউ নাকে গতকাস মনে কানে সাবাকি ইসলাম দিন আমুগে কুরিম বেসা আলোয়েতি কাং হই আমার এরো সাংগুরামে তাহ বাজারুগ আলম বিকম বেস হবে এর বেশ দেবানে জবাব কি এমি হুম আলম না বিকি বেগেন হাঙ্গুরাম আগে মেদা হাম মিহাকু তানক কাফার কু হুট্ট এন আতুলা গানে গেন সে এন আলকান নে হেদে এন আলম না মি হেদে নি জিহাদুগে মেদানুগ হাঙ্গুরাম আগে মেদানুগে আতুলে বে মি হুম এই আলম না কি এ কি আলম না বি এমি হুম ইনসানিয়াতুগে আলবতি কাম আই কোন সবাব কাহুর এই আল্লাহুগে আলবতি কাম এমি হুম গাবুলু নকুরিমা আল্লাহকে আলোবেতি কাম এমি হুম গাবুল নকুরিমা ইনসানিয়াত আলোবেতি কাম এমি হুম আন্নান জেহুনি দেখানে আলম মিনিমাম কুরমাং ইসলাম দিম রব্বার আলো ব্যাফাবে এতাক এতা ফাফেগে কাফফারায় কাং এ বই আলম মিনিমাম কুরুম এতাং এতাক ফাফেগে কাফফারায় এমা ইসলাম দিম বার ওয়ালা এব আলম মিনিমাম কুরমা আলম মিনিমাম কুরমা দেন ইসলাম মিহাকু মিহার ফিরহিনাকু আলো আংহেনাকা এনিমা মিওয়াগতা কি আলম এব তান ফুলাবে গেন্দে আলংগে দায়রা এই লিবে হুরিহা দারি মিওয়ানে আলম না এ আংহেম মিহাগে সাহিবাগে আলন নাং এ বানি লিবে হুরিহা দারিন নে এহেম বেং আলো আংহেনুন না মিনিমাম আংহেনা কু লিবেং হুট্ট কাবেন কুরুম বানি ইসলাম দিনুগ মানা কফা ইতুর এভেস গোতেন নেতিগেন নুনি হুদ্দাবে গেন নোয়ে আলো আংহেনা কা কাবেন কুরুমে দেং অতি আলো ফিরহিনা দেং আলো ফিরহিনা কা কাবেন নুকুরাং উলেন এই আনে আরবিন নাকি বারান নাসাবাব বালা বায়ে আলো মিহা আলো ফিরহিনুন না কাবেন কুরুম কাবেন কুরুম হুদ্দা আলো ফিরহিনুন না মিনিমাম আংহেনুন কাবেন কুরুম হুদ্দা এহেন নামাবেস আরবিন নাকি নাসাবাব বারাব্বড় বালা বায়ে এ কুফুয়ং হামায়েন নোয়ে এমি হুঙ্গে তেরেগা ফিরহিনা আনে আলো ফিরহিনা কা মিনিমাম আংহেনা কা কুফুয়ং হামায়েন নোয়ে এহেন নামাবেস ইসলাম দিন ইসলাম দিন নুগা মি কুফুয়া কান্নে বালা ফায়ে মিসাল কে এ জামানুগ আরবিন গে তেরেগে মিনানি আলাকু এনা মিনিমাম উই কামুগা বিয়াস মিনিমাম আংহেনাকু হাসাব ওয়ের নতা নাসাব ওয়ের আংহেনা কো এনা কাকা ইন কুরআন একাম বাতিল কুরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নে আয়াত ইসবা ওয়ালা ওয়াফ এই যায়েদ ইবনে হারিসা গবা কুরিয়া বে ফুলমাস আসসাওয়ান যায়েদ ইবনে হারিসা কাবেন বাল্লাগা গতি যায়নাবা যায়নাব বিনতে জাহশ এই কুরাইশ অনহা গে বারা নাসাব নাসাব উম্মতি বেরি বে কাম বালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিমা গে বে কাম বালে একালিফানা কাবেন ইসমুং একমানা আসলুহি কুরাবি আদি একমানা গে আইলা গে বে কালুম সি কুরাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবেন জাং হুশাইলি কামা এন্নাম আসলু হাইগা তো জায়দাম ইয়তি কাবেন হুশালা দেন বারান নুরুহুম বে কাবেন কুরাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এঙ্গে বিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এঙ্গে বিমা কাবেন কুরাবি একমক কাবেন দেমি ওইং এচ্চাকা বেগে নুদিয়া মাগিনা দোহা কোনো নেই বারি বারি ভাঞ্জে হইছে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুং একমানা কাবেন বাল্লাগা অম্যাকাস আলো ফিরহিনুন না মিনিমাম আংহেনুন কাহিনী করুন হুদ্দ এহেন নামাজ এই আয়েবেক্কামা বালাফানি এহেন বেগে নিদে এং এই মাসালে নুন্দা মিসালে কে মিসালে কতুম বারিরা বারিরা কিয়া বেকাম বালেন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরিহুগা হেদমে কদ দেবাং হুন নাই বেকাম বালেন এই ekamana kurin huri alegge gotuga adi ekamana ge firimi ha ekives ale ei mughis kiya be kale ale den mi vigota ki barira mukatab kuri barira ge verimi hunna ei barira ge sahibu mi hunna mukatab kuri mukatab kuruma ki mi salung ge masale mukatab kuruma ki agreement ek kurun ei agreement mi kurani mi veni varakat timanna faisa dekkima timanna minimum vi egota sahib mihaya alumihaya demeduga kurave agreement ei mi miveni varakat timanna mahum mahum mihen faisa dakkan gos miveni varakan hamaima timanna minimum egota kura agreement ken mukatab kurun egota barira kuri dem vi gota ki barira kan neng e faisa dekke ka barira aisha duge fanu gari hammi ai as mad dakkan eduni ennai timanna mukatab koffae mi ai timanna kan nete e faisa dekke ka kamana timanna ehi lavvashe ehindu aisha tufanu vidalwani e barira e barira ge verimi hunna go swaha dakkare timanna ekkovves efhara e faisa dakka di fana me ehen namaves minimum kuri nisbat vanjhen timanna ashe ei arabing etere ge warabodo masalen e minimum kurumu ge nisbai ei aili go tung gule kamen hagi gatu misal ka mihaku mihaku minimum koffia enage warta wane na emme fahuge warta veriyai enage minimum kurami ha e alo minimum kurumu ge nisbain ei yak mikene maula misal ka Abu Bakr ge faanu minimum kurabbi be kalen ei Bilal ge faana ki ehme Bilal ge namak kyani maula Abu Bakr Abu Bakr ge maula Abu Bakr ge faanu minimum kurabbi alo miha e gota ei e nisbain e minimum kurumu ge nisbai ei e zamanu ge war bodu eche sawbaki bayem mihum bayem alon minimum vegen e bohuri waram mati darajata ka fora fa ei e zaman tabiin ge zamanu ge eru ge huriha ratta kegga tibi huriha ilmerna ki ei kuriga alun bodeti bodeti huriha ilmerna ki alun ehm anu gota ki mi ane minimum kurumu ge nisbai beenum ve bae mihun ei bae fahar ve minimum vegen alun eba de ma minimum nabura ma bodak kuri ara agen eki fannu tahuga demmi nisbai mi gota barira gos waaka dekkima emi hun nu ruhuni ekan emi hun boni timan namen nase e nisbai innan je den barira asmi dannani aisha emi hun bona fie me inkar ko fie kama emi hun bona fie nisbai nu de vena nisbai timan namen nase den e gota waaka dakkam aisha duge fana innamani ko rasulullah sallallahu alaihi wasallam wadagen nevi wadagen dannal kom waaken heti den aisha duge fana waaka kiya devvi me kele fana membara mistam ek kurav wah membara ara wadagen mi dannamani mistakun e qurani kon kahala kantat taken heye emi hun e sharatu e qurani allahu ge fotu gane sharatu take kiti qurana sunnatu gane sharatu take ba mi hun e qurani dannare mi yaku sate ka sharatu kuriya ka se qurana sunnatu gane tejje ba atil vegen ve dannare minimum kuri mi haka she wani minimum kurum gane isbay al wala liman a'taq wala wani minimum kuri mi haka she en nisbay den mi vigota ki barira minimum vita mi sabo barira minimum vima barira wakivi mughisa ei alakan adi mughisa uriyeru yar mi ge ba anaka hukumen ge ba f ane furun je heba mitanga ei debi hun alakav vetibba ambimi ha minimum vejjia wari kureven ambimi ha ya firimi ha wari kureven ambimi ha ya ero abimiha ge machang e ikhtiyar era abimiha beenum vejjia firimiha du kollewen abimiha beenum vejjia firimiha ge ambimanta kamuga daru genan hurewen den mi yota ki barira waki ma mughis den barira de kebar lobi we mughis madina ge magutam mati romun ministam ge gatu ge ades krom mi hingani shafaat tere de re barira ke ari den ekan rasulullah sallallahu alaihi wasallam engi wada gen barira aya mi dannani barira e mughis war lobi e kamule ge deke mughis romung magumati ge hingae rujuwa kurun timanna war bodang edeme ehindu barira dannani allah ge rasulai ti kalifanu ge amur fulen he nu tamashwarae he tannoni mashwarae ke amuren nu ne denne hem vejja timanna beenu men nu ne mughis pomya ge mughis eri alaka ve hurima aslu barira beenu nu wi ehma firimi ha en kama ku hudda misara ka firihina ko alaka ve hutta abimi anhenun nan hudda minimum anhenakan hudda e firihim miha kaavene kurun ehen namaves ei nasabuge teriya wanna aybekkaman emihun balafwani hembima waran nokure kaavene egota den anhenun firihina ko al anhenaka kaavene kurun manavegen wani ehenan minimum anhenaka kaavene kureven ovva ਤੇ ਗੋਤੇਸ ਨੇਤੀਏ ਇਹਨਾਂ ਹੁੱਦਵੇ ਕੇ ਮਨੀ ਅਲਵਾਂ ਹੈ ਨਾ ਕਾਕਾ ਆਵੇ ਨੇ ਕੋ ਅਮੇ ਕੇ ਸੇਵਾ ਹਕਾ ਤਮੀ ਦੀਏ ਇਮਤਾਂ ਦੇਂ ਮੀ ਮੂਮਿ ਅਨੇ ਮੁਸ਼ਰਕ ਫਿਰ ਹਿਨਨਾ ਤੀਏ ਬਾ ਮੀ ਹੁੰਗੇ ਅੰ ਹੈਨੁਂ ਤਨੂ ਦੇ ਵਾਸ਼ੇ ਅਲੋ ਫਿਰ ਹਿਨਾ ਕੋਸ ਮਾ ਹੈ ਹੋਵੇ ਗੇਂ ਵੇ ਮੁਸ਼ਰਕ ਅੰ ਹੈਨਾ ਕਵਰ ਤੀਏ ਬਾ ਮੀ ਹੁੰਗੇ ਦਰਿੰ ਤਦ ਦੇਵਾਂ ਇਹ ਮੀ ਹੁੰ ਦਾਵਤ ਦੇਨੀ ਨਰਕਾ ਗੇ ਮਗੁ ਤਕਾਸ਼ੇ ਨਰਕਾ ਸ਼ੇ ਮੀ ਹੁੰ ਦਾਵਤ ਦੇਨੀ ਨੁਬੈ ਅਮਲ ਤਕਾਸ਼ੇ ਇਹ ਅਮਲ ਤੋ ਹੋਗੇ ਜ਼ਰੀਆ ਨਰਕਾ ਵੱਦਾ ਦੇ افاد عملو تکشی ابامی ہون دعوت دینی والله یدعو الى الجنة والمغفرة بإذنی ادی الله دعوت دیوانی سورگی اشا فاف فسو مرے کلاں اسنا فلاے کو اے مگو تکرے فاف فسو مگو تکرے ادی سورگی اشا سورگی انے واسل کو دے عملو تکشی کلاں دعوت دیوانی و یبین آیاته للناس لعلهم يتذكرون ادی کلاں ಕಲಾಂಗ ಆಯತಂ ಮಿಸ್ತಕುನ ಬಯಾನ್ ಕೊದ್ದೆವ್ವೈ ಲಅಲ್ಲಹುಂ ಯತಜಕ್ಕರೂನ್ ಐ ಇಬಾಮೀಹು ನಸೀಹೆನ್ ಹಾಸಿಲ್ ಕುರೇತೋಯ ನಸೀಹೆನ್ ಹಾಸಿಲ್ ಕುರ ಮಟ್ಟಕ ಅಲ್ಲಾಹ್ ಸುಬ್ಹಾನ ತಾಲಾ ಮಿಕಂತೆ ಮಿಸ್ತಕುನ ಬಯಾನ್ ಕೊದ್ದೆವನ್ ವಯಸ್ಅಲೂನಕ ಅನಿಲ್ ಮಹೀದ್ ಕುಲ್ ಹುವ ಅಜಂ ಫಅತಜಿಲುನ್ ನಿಸಾ ಫಿಲ್ ಮಹೀದ್ ವಲಾ ತಕರಬೂಹುನ್ ಹತ್ತಾ ಯತಹರ್ನ ಫಇದಾ ತತಹರ್ನ ಫಅತೂಹುನ್ ಮಿನ್ ಹೈಥ್ ಅಮರಕುಮುಲ್ಲಾಹ್ ಇನ್ನಲ್ಲಾಹ ಯುಹಿಬ್ಬುತ್ ತವ್ವಾಬೀನ ವಯುಹಿಬ್ಬುಲ್ ಮುತತಹಿರೀನ್ ಯಾರ್ದೆಂ ಹಯಲುವರಿ ಅಂಹೆನುಂಗೆ ವಾಹಕ ಮಿ ಆಯತಕ ಅಲ್ಲಾಹ್ ಬಯಾನ್ ಕುರವನಿ ಮೀಸ್ತಕುಂ ಕಲೇಗಫಾನ ಸುವಾಲು ಕುರವಾನತೆ ಹಯಲುವರಿ ಅಂಹೆನಾಯ ಬೇಹೆಗೊತುಂ ಹಯಲುವರಿ ಅಂಹೆನಾಯ ಬೇಹೆಗೊತುಂ ಎ ಕಂಬಲುಂಗೆ ಗಾತುಗೆ ಇದ್ದಾಂ ಕುರ್ಮಾ ಬೇಹೆಗೊತುಂ ಕುಲ್ ಕಲೇಫಾನ ವಿದಾಳುವಾರ್ ಹುವ ಅಜನ್ ಎಯ್ ವರಬ್ಬೊಡು ಹಡಿಮುಡುದಾರ ಕಮಕೆ ಹಡಿ ಕಮಕೆ ಎಯ್ ವರಬ್ಬೊಡು ಫಅತಜಿಲುನ್ ನಿಸಾ ಫಿಲ್ ಮಹೀದ್ ಅಂಹೆನಾಗೆ ಹಯಲುವರಿ ದುವಸ್ವರ್ಗತಿ ಎಬಾಮಿಹು ಕಬಲುನ ದುರ್ವೆಗನ್ನಾರ್ ಎಬಹಿ ಇದ್ದಾಂ ಕುರ್ಮ ದುರ್ವೆಗನ್ನಾರ್ ಮೇರ ಯಹೂದಿಂಗೆ ತೆರೆಗೆ ಮೊನ್ನನಿ ಎಮಿಹುಂಗೆ ಅಂಹೆನೊಂ ಎಮಿಹುಂಗೆ ಅಂಬಿಂ ಹಯಲುವೀಮ ಎತ್ತಾಕುನುವ ಸಿಶೀನ್ನಾನೆ ಎಕ್ಕೊರೆನ್ನುವೆ ಕಾನೆ ಮಿ ಹುರಿಹಾಕಮಕು ಅಂಹೆನು ಮಹರೂಮ ಕುರೆ ಮಿ ಏಕಮ ಇಸ್ಲಾಂ ದಿನ ಅಫ ಇಸ್ಲಾಂ ದಿನ ಹುರಿಹಾಕಮೆ ಬನಿ ಬಾತಿಲು ಕಫ ಇಸ್ಲಾಂ ದಿನ ಅನೆ ಕಿ ರಸೂಲುಲ್ಲಾಹ ಸಮಾದಿ ಸುಲ ಕುರವನಿ ಏಕಮಲುನ ನಾಕುಂ ಹುರಿಹಾ ಮುಆಮಲಾತೆ ಕುರಾಶೆ ಎದ್ದಾಂ ಕುರುಂ ಫಿಯವಾ ಹುರಿಹಾ ಮುಆಮಲಾತೆ ಕುರಾಶ್ ದೆನ್ ಎಹೆಂವೆಗೆ ಮಿ ಯಹೂದಿಂಗೆ ಎಮಿಹುಂಗೆ ಇಲ್ಮು ವಿಯಾ ಫೆತುರಿಫಾ ಒತಿಯೇರು ಎತಾಂಗ ದೆನ್ ಹೆಂವೆಗೆ ಮುಸ್ಲಿಮು ಅಸಾಬೆ ಕಲುಂ ಕಲೇಗಫಾನ ಸವಾಲ ಕುರವಾನತೆ ಹೈದ್ವರಂ ಹೆಮುನಾ ಬೇಹೆಗೊ ದೆನ್ ಕಲೇಫಾನ ಜವಾಬ್ ದೆವ್ವಾರ ಮಿ ಫದ ಹೈದುಗೆ ದುವಸ್ವರ ಕಮನುನ ಎದ್ದಾಂ ಕುರುಮುನ್ ದುರ್ವೆ ಗನ್ನಾಶೆ ಏಯ್ ವರಂ ಹಡಿ ಕಮೆಕೆ ವಲಾ ತಕ್ರಬೂಹುನ್ನ ಹತ್ತಾ ಯತಹರ್ನ ಅದೇ ಕಮನುನ ತಿಯಬಾಮಿಯುಂ ಕ್ಯಾರಿನ ವಾಶೆ ಏ ಕಮನುನ್ ತೋಹಿರ್ ವಜ್ಜಮದ್ದಾಂ ದೆನ್ ಎಬಹಿ ಎದ್ದಾಂ ನುಕುರಾರೆ ಕಮನುನ್ನ ಏ ಕಮನುನ್ ತೋಹಿರ್ ವಜ್ಜಮದ್ದಾಂ ದೆ ತೋಹಿರುಂ ಮಿತಾಂಗೆ ಇಲ್ಮರಿನ್ ದಿಮಾನೆ ಕುರೆ ಎಮ್ಮಾನೆ ಕಿ ಹಯದುನ್ ತೋಹಿರುಂ ಎಬಹಿ ಹಯದು ಕೆಂಡುಂ ಕೆಂಡಿ ಸುವಾಲ ಕಿ ಏನ ಹಿನಾನ್ ತೋಹಿರುನ್ ವನಿಸ್ ಏನ ಎದ್ದಾಂ ಕುರೆ ಇದಾನ್ ತೋ ಫಿರಿಮಿ ಆಯ ಹಿನಾ ತೋಹಿರುನ್ ವನಿಸ್ ಅನೆಮ್ಮಾನೆ ಕಿ ಮಿತಾಂಗ ತೋಹಾರತುಗೆ ಮುರಾದ ಕಿ ಏಯ್ ಹಿನಾ ತೋಹಿರುಂ ತೋ ಕೊಮ್ಯಕ ರಾಜಿ ಗೊತ ಕಿ ಹಿನಾ ತೋಹಿರುಂ ಏಯ್ ಎಮ್ಮೆ ರಕ್ಕಾತರಿ ಗೊತ ಕಿ ಎಸ್ ಎಮ್ಮೆ ರಕ್ಕಾತರಿ ಗೊತ ಕಿ ಎಸ್ ಏಯ್ ಎ ಹಯದುಂ ಏನ ಫೆಂವೆರೀಮ ಎಬಹಿ ಹಿನಾ ತೋಹಿರು ವೀಮ ದೆಂ ಎದ್ದಾಂ ಕುರೆ ವೇನ್ ಫಇದಾ ತತಹರ್ನ ದೇನ್ ಕಮರನ್ ತೋಹಿರ್ ವೆಗೆನ್ ಫಿಯಾ ಮಿತಾಂಗಸ್ಮಿ ಮುರಾದಕಿ ಎಮಿಯು ಹಯದು ಕೆಂಡು ನೀಮತೋ ನುವತ ಫೆಂ ವೆರೀಮತೋ ರಾಜಿ ಹುಗತಕಿ ರಂಗಳುಗತಕಿ ಕಮಲು ಫೆಂ ವೆರೀಮ ದೆನ್ ಹುದ್ದ ಕುರೆ ಬೆಂ ಇಲ್ಮೆರಿಂ ಎದೆ ಮಸ್ತರೆನ್ನು ಹರಾಮಿ ಕೆನು ಪುನವೇನೆ ಏ ಹಯದು ಕೆಂಡೆಜ್ಜಿಯಾ ಹುದ್ದ ವಿಯನ ಅದಿ ತೋಹಿರುನು ವಿಯ ಮಿಪುನಿ ಅನೆ ಹಿನಾ ತೋಹಿರುನು ವಿಯಸ್ ದೇ ಕಮ ಕುರಕ್ಕಾತರಿ ಗೊತಕಿ ಅನೆ ಹಿನಾ ತೋಹಿರುವೆಸ್ ವೀಮ ಕಮಲುನ್ನ ಕ್ಯಾರಿವು فإذا تطهرن كمن طاهر واحد فأتوهن من حيث أمركم الله يكملون قالت يبامهم النار الله أمر قربي قتك الله أمر قربي تانك يكملون نات يبامهم إدان قرار الله أمر قربي تانك إبهي قريمتش أي فرقسواني هران قربي فرقسواني هران قربي ميتان مرادك قريمتش يبامهم قراش إدان قراش أي حديث رسول الله حديث قرباني الله وني يميك اللعنة اللعنة فأي أنهناك فرقسفرات ಜಿಮಾವಾಮಿ ಲಾನ ಅಲ್ಲಾಹು ಮನ್ ಅತಾ ಇಮ್ರಾತಹು ಫಿ ದುಬ್ರಿಹ ರಸೂಲುಲ್ಲಾಹ ಸಮಾದೇಶ ಕುರವನಿ ಅಂಗಿನಾಗೆ ಫುರಗಸ್ ಫರಾತ ಅಂಬಿಮಿಹಾಗೆ ಫುರಗಸ್ ಫರಾತ ಜಿಮಾವಾಮಿ ಅಲ್ಲಾಹ್ ಲಾನ ಲಬಿ ಏಯ್ ಕಂಡೇಳಿಗೆ ಹರಾಂ ಕುರವ್ವಾ ಫೈಕಮೆ ದೆನ್ ಮಿಸಾಲೆಗ ಸುವಾಲೆ ಕಿ ಹಯದುವರಿ ದ್ವಸ್ವರು ಮಿಹಕು ಎದ್ದಾಂ ಕುರ ಅಂಬಿಮಿಹಾಯ ಏಯ್ ಫಾಫೆ ರಸೂಲುಲ್ಲಾಹ ಸಲ್ಲಲ್ಲಾಹು ಸಮಾದೇಶ ಕುರಗೆ ಅನ್ನನಿ ಏನ ಬಾದೀನ ರುಬೂ ದಿನಾರ್ ಹಂದಾಂವನಿ ರುಬೂ ದಿನಾರ್ ನುವತ ಬಾದೀನಾರ್ ಬ್ಯಾದೀನಾರ್ ಹೆನ್ನೂನಿ ಹತರು ಬ್ಯಾಕುಳ ಎಬ್ಬ್ಯಾದೀನಾರಗ್ಗೆ ಸೊದಗಾಯ್ ಕುರಾಶೇನ ಏಯ್ ಏಗ ಕಫಾರಾಯಕಿ ಹರಾಂ ಕಮಿಂಗಿನ ಕುರೆವುನಿಯೆ ಫೈದಾ ತತಹರ್ನ ಫಅತೂಹುನ್ನ ಮಿನ್ ಹೈಸ್ ಅಮರಕುಮುಲ್ಲಾಹ್ ಕಬಲುನ್ ತಾಹಿರು ವಾಹಿದು ಹೈದುನ್ ತಾಹಿರು ವಾಹಿದು ತಿಯಬಾಮಿ ಕಬಲುನ್ ಗಾತಿದ್ದಾರೆ ಅಲ್ಲಾಹ್ ಅಮರ್ ಕುರವ್ವಿ ತನಕುಂ ಏಕಬಲುನ್ನ ಕ್ಯಾರಿವಾರ್ ಎಬಹಿ ಕುರಿಮಚ್ಚ ان الله يحب التوابين ويحب المتطهرين هم كرهون الله سبحانه وتعالى لوبي ودي گنوے توبہ وا می ہن طاہر وا می ہن دیکے لوبی ودی گنوے دین اللہ قرن نساءکم حرث لکم فاتوا حرثکم ان شئتم وقدموا لانفسکم واتقوا الله واعلموا انکم ملاقوه وبشر المؤمنین تیبامی ہن گامن نکی تیبامی ہن نوا داڑتا ہے کے داڑے کے گوان کرا داڑے کے মিদেন কিনায়ায় মনুয়াতা মাজাজে দিবেহি বহুগস মাজাজ বেন করে বহুগস মাজাজ বেন করে ফাতু হারসাকুম আন্নাশিউ তুমহিমা তিয়াবামি গ দান্ডাত তিয়াবামি হুম বেন গো তাকান আন্নাশ আর মিগে বে তাফসিল ওয়া রব্বড দেন এ ফাহরে গা বাই মিহুন্না এব ইলমের তাফসিল করে আদি হাদিস পড়তা হুগেছে ভার মিগে তাফসিল মে আর আল্লাহ মে করেন আমিন নাকি তিয়াবামি হুন্না ওয়া দান্ডো বিমে এ দান্ডো বিমা তিয়াবামি হুম বেন গো তাকান আন্নাশ মিন আন্নাশিউ তুম বেন গো তাকান আন্নাশ এই দাঁড়ু গোয়াং কুরাতাং দাঁড়ু গোয়াং কুরমুগে মিতাঙ্গ মুরাদা কিদারিন লিবুং এটা দাঁডাং আলগণমেন গোয়াং এড়িমা এগেন এনি কুন্নানি এ গোয়াং গোয়াং এগে মুরাদা কি মিতাঙ্গ দারিন লিবুং দারিন লিবে এনি হামাই কানি কুরিমাতি ফারাতে জিমাউইমা এহেন তানাকুন দারিন নে নুলিবেন আল্লাহ দারিন গে নিজাম লাব্বা ফানি তাঙ্গা এম এগে মুরাদা কি তিয়াবা মিহুং আং আবি মিহা কুরিমাতি ফারাতে জিমাওয়ার এহেন তানাকা জিমাওয়া গে নওয়ানে দেন মিতাং মরা আন্নাশি তিবামি বেন গোত একবার নাজিমা ওয়ারে একি গই গোত এহেন নামাবেস কুরমাতি ফারাতাক ওয়াঞ্জি এন দেন মিগে তাফসির দেন এ বাহারে দিহি দিহি রাজ্যে গে বিসপতা কো নাই এ বিস তাফসির ফতে আমি কেন দিহি তর জামাতি ইয়া কো নাই কে মিহা বড় তাফসির গন নানে কামে তাফসির ফইত্তা হুগা মিগে তাফসির ওরি হাদিস ফুলতা কুম বায়ান কুরা এ মিতাং গবার কুড়া কুরু কুরু ইবারাতা কুং এনি বারা ফুম মানে এ কুলেবে ইবারাতা হাই গাতু গামি এই বাইব বেকালুন নাং এ বহরি বিয়ামি মাসরে জেফে ওমর গে ফানু উমরুগে ফানা ওয়াহি গোতাকা আমি মিহা একান করে উনি ওয়াহি গোতাকা করে উনি দেন মিতাঙ্গে তাফসিল দেন না কানুস কে রেন কান নেগে দেন কমে আকাশ দেন বারা এতের এতের মাস্টার তাকে মি কাহিনী কে মাস্টার তা কি দেখাও দিন গেল দেবস নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বানি ইন আল্লাহ লা ইস্তাহি মিনাল হক শাইয়া আল্লাহ হক বায়ান করে মাকা লা দফুল ওড়ে নু গান্নাবে কুরআন গে মিরা আল্লাহ বায়ান করা বায়ে মাসালাতা উমরুগে ফানা একান করে উনি কমে আকাশ এহেন গোতাকা আমি মিহা বাবাগে দেন উই গোতা কি একাম বার বড়া দেরাবে জমর গে ফানো দেরাবে গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসমি দান্নামানি দেন আরাবিন নাকি ইশারা কি নাই ওয়াহক দক্কা বায়ে দেন নাই তাহাব্বাল তু রাহিলাতাল বারিহাতা রেগ তিমান নাকি সাওয়ারি একল কলন জাহা ফি মে তিমান এ গোতা মি দেন দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইসনা বাডা গেন ফি দেন মিয়া বাবা লেমুনি মিয়া বা এ মাসালে নুনে কুরিমতি ফরাতাং একাং জিমা ওয়েজ্জে কামু গাওয়ান এই এবস মাসালে নুনে মাসালে কি ফরগাস ফরাতা বুমে এই হারাম বেগেম বা ওতা কি ওয়াকদ্দিমু লি আনফুসিকুম আল্লাহ কোন দিন তিয়া বামি তিয়া বামি নাফস তাকা ইসকুরা হে চে মানে কি দারিন নাং এ দেশে তিয়া বামি আমি মিহা একাং গগেন আল্লাহ গাদুল তুন দারিন নাং এ দেশে ওয়াত্তাকুল্লাহ দি আল্লাহ তাকওয়া এর ওয়াশে ওয়া আলামু আন্নাকুম মুলাকুহু দান্নার তিয়া বামি হুম আল্লাহ বদল ওয়ান কং গিয়া মিদো আমাকে রং আল্লাহ বদল ওয়ান বাই কে তিয়া বামন বদল কুরঞ্জি হেন বাই কে তিয়া বামন নাকি ওবশিরিল মুমিনিন আদি মুমিনু তাকুননা কালে ফান উফায়র কম গ খবর দেবার এই এমি এমি হুনারে অতি সোয়ারুগে বাজ্জে বের কং কিয়া মিদো হুগা আদি মিসাব নি মারানি মিরে দেন সোয়ারে গ বে ফুলাকু কমে আসমি কাভেনি গ মাসলা তামি নিসা সূরত গ রব বড় বায়াম মি আনে বাকারা সূরত গ এ নিসা সূরত বড় বড়ং এ বায়াম বে ফামি সূরত গ আংহেনুননা আইলা গে মাসলাতা এম বেগেম বাই রিওয়ায়েত হগে বহর মি সূরাতুকে নামাকাবে সূরাতুল নিসা উল কুবরা কি আর নিসা গে মানে কি আং হেনং আং হেনং নাং ইয়তি আং হেনং গে নামুন নান দে ফয় সূরাত এই সূরাতুন নিসা এটা মাকু নিসা সূরাত বর বড়া মি সূরাতুকে বহর ইমাসাত বায়ান বে ফহেম বিমা মি সূরাত মি কোনি সূরাতুন নিসা উল কুবরা এম মে বড়া আং হেনং গে মাসাত বায়ান বেগেম বা সূরাই দেন ওয়াহকে কি মিগে দেন ইতুর তাফসিরে বেনম বা বেফুলাকু রাঙ্গালওয়ান কেন গে ওয়াকিম বদল কফা সওয়াল কল্লা এরুম মি আয়াতুকে তাফসিরে গাতি আলগন নু কি আয়াত রাঙ্গালাকা এদেন কুডাকো লাদুবতি ইবারাতকে সুরি মায়া আয়কুকা এমি হারুস মি ওয়াহক তদানি ওয়ারনু রাক্কা কো ফেতুরাম এহেন বেগে না আয়কু দেন আনে মি হা মি সূরাতুকে তা মি আয়াতুকে তাফসিরে এবই কম মি আকাস ওয়া রব্বুনা ইবনু আব্বাস মেঙ্গে কাওলুতা এবই মান দর রাসূল লেভি আব্দুল্লাহ ইবনে আব্বাস মেঙ্গে কাওল তাঙ্গে বই মি আয়তা বে গতু নিসাউকুম হারসুল লাকুম দেন দিহি তরজামা বেস বালা বেনম বা বে ফলকু বালা এক কোশ্চেন মে মা তাফসীর এক কোন না নে এই না মা আয়তু গত আয়তু গত তরজামা কান লাফজি মা না না දැන් කොම්මියා කන මීගේ බහුර තෆ්සීල් ඒ තෆ්සීල බේනවා බේෆලක වකින් බද්දල කොල්ලිය අල්ගොන බුණ දේ නං ඒති එදෙන් ෆහරග දැන් ලදුවති ඉවාරත්තක වාතිකම ස්වේතාන දැන් කොම්මියා කන සේ බහුර මීහුන් ලියෆේ කම බේ පොත්තා ශොයබ් අබ්දුරහමාන් කන්නේ ගලිය ෆෝන් නාන අංහනුන ෆිරහින් නජින්සු කියා ඇච්ච ඒගේ දැන් ඒ බහුර දැන් වරා එහෙන් කහල වාකතව සුරේ තජිරි භාග වාහකතක යමකන ආයතන උගලේ වාහකතවස් ඒක හුරේ හුසෙන් අද්දොරමාන හුසෙන් අද්දොරමාන එමිස්රුන් කියා හුරමි අසහරුන් අසහරුන් කියා හුරමි ආදේ සුවාලෙන් ඔයි බේ ෆලොකු ඔ ජාරියාම් මි කියනි අලවන් හෙනුන්නා අලවන් හෙනුන්නා මම තන මූමින කුෆරතම අලකන් හෙදම කි හරාං කම මූමින කොලක කිනේ දෙනේ මන කාණ්ඩේ ගන්න හි කුරව්වා ෆොක් කමගේ මූමින කොලකන්නේ හෙදෙනේ එහෙන් නමස් කාෆරුම ගොතු හඟුරාමාගේ මෑදානුන් අලොන්නක් ගෙනස්ස තිබි මිහුන් තයි තිබි ඊමාන් වෙස අලොන්ගේ ගොතු ගති වෙස ඊමාන් වියකස් මිනිවනෙන් නුවා මිනිවනෙන් නුවාන අලොන්න මෙබුනේ ඊමාන් වියස් එහෙන් නමස් ඊමාන් වෙස හුරි මූමිනු මිනිවනකු අලකන්නේ හෙදෙනේ නරෙහි ජෙමි මස්සල මෙහරු මිගෙන්නනි හඟුරාමාගේ මෑදානුන් බන්දුකොග්ගෙන් ගෙන්න මීහු මිහිතා ගන්නගෙන් අතුවා මීහුන් එමිහු මෙවනි අලුන්නා ඒ කාෆරුගේ කාෆරුකමගේ හාලතුගේ අලුන්නා වනි අං හෙනුම් වස් පිරිහිනුම් වස් දෙන් ඒ අලුකම් අලුවෙතිකමගේ හාලතුගේ තිබෙසෙතබ්බයක් වෙරි අස්සාවියකනුගේ අකුලාකා කීර්ති කුර්ආනුගේ අඩියෙ ගෙන්න ඒතබ්බයක් ඉස්ලාම් වෙපා ගින මීහුන් තන් ඉස්ලාම් වෙපතා හැරි අං හෙනුම් තබ්වස් පිරිහිනුම් තබ්වස් ඉස්ලාම් වෙපා එකමකු දෙන් ඉස්ලාම් වකුන් මිනිවනෙන් වාන මිනිවන් නොකුරණීහ සාහිබු මීහා මිනිවන් නොකුරණීහ මිනිවනෙන් වාන හැමතනක හුරි මූමිනු කුජ්ජකු ජාරියා කන්නේ හෙදේන ත ජාරියාගේ මාන කියලා වං හෙනා ඒ හරාං කමෙක් කණ්ඩේලිගෙන් හරාං කමෙන් එයි ජාරියා කියන আদি මිහිමි සමානු කියන අහකුරාමෙක් කොග්ගෙන් අන පාකිස්තානු ගා උල මුජාහිදුන් අන ඉන්දියාය අහකුරාම කරන්නේ කොග්ගෙන් ඉස්සර කතුලෑගෙන් අං හෙනුම් තකේ හැම සිෆෑන්ගේ හැම හර්වී කාෆරුන් තකේ හඟුරාම දරි අං හෙනුම් තකේ එකම එමිහුන් දෙවස් දවයන් නුකුරේ මි ජාරියායන් එක. එකම හුජාරියායන් ඇයි? හුද්ද ජාරියායන් නං එමිහු. ශරියතුගේ හුද්ද. ජාරියායන් එකම කෝ එමිහුන් වසමුනේ ජාරියායන් එක. දැන් ඒ දිවෙහි බයක එකම් කුරේ කසේ කණ්ඩලෙගෙන් හරාංකමෙන් එයාදි මොමිනු මුස්ලිමකු නැහැ දේන කණ්ඩලෙගෙන් ජාරියායක. දැන් කොම් මානෙක් ගතෝ ඇති නගෑ පොතියස් බලන්ජියේ. අලු වෙතිකමුක මානාක නගෑ සියා ඒති නැහැ දේන අලකා. අලකන් නැහැ දේන. නා ඒවස් හැරි සල්මාන් ෆාරසියස් එගොතා නුවාන අලුන්නකං අගීගතු එකමකු මෙහර මුස්්‍රිකුන් ඇති අලුන්ගේ ගොත්තුව ගෙන්ගුලස දෙංජිහේනී ඇති මිනිවන් කුරන් එමීහුම් ෆාෆිරවන ඒ ෆාෆෙන් මිහුන් කුරි ෆේරි ගති සල්මාන් ෆාරසි ෆේරි ගති එමිහුන් ෆේරි ගණකින් අලකං හෙදී හදයන් ගෙනස් මදීනාගේ මිහක වික්කෑදී දෙන්දාන අලුන්ගේ ගොතුව යූසුෆ්ගේ ෆානවස් එහෙන් හෙදී ආයේ මිස්කිතන් නුනේ ආයේ මිස්කිතන් නු ආ ඒරුග කාවෙනි ගකුද අමර ඉස්ලාම් දින් ෆෙරගෙන් ආරු ගොයි ගොතකි මිසාලක කාෆරු කමුග තිබෙගෙන් කාවෙනි කොෆ්ෆ තිබි දෙම ෆිරින් එක්කොන් ඉස්ලාම් වෙජ්ජ අලුන් කාවෙනි කුරා කන් නුජි හැ හැමයි කාවෙනි සොහ්හා එකමකු මිසාලක අබිමීහා කුරින් ඉස්ලාම් වෙජ්ජියා කාවෙනි රූල යන ෆිරිමීහා කාරින් එනවා කිවාන දෙන් අලුන් ෆහුම් ෆිරිමීහා ඉස්ලාම් වෙජ්ජියා දෙන් සුවාලකි කුරින් එ කොෆ්ෆ කාවෙනි රුජුව කුරේන තොන වතන කුරේන තේ ඒක ඛිලාෆ අද ඉස්ලාම් දින් ෆෙරන් අදි අන්නාන තිමස්සල දැන් මේ පොඩ කොටස් සීරකම් මිදන්නේ දැන් ඒ කාවෙන් රුජු කුරවෙන තුන වතන කුරවෙන තේ ඒගේ ඉල්මෙරින් ඛිලාෆ් බයින් ඉල්මෙරින් විදාන කුරවෙන දලීල කි අබුල් ලාහස් දෙම කුරින් මිකි සයිනබ් රසූලුල්ලාහ් සම රුජු කොද්ද වි ෆස්සහරු නතන් අරෆං අබුල් ලාහස් දැන් අර බෑක් විදාලවනි ඒයි ખાස්සේ රසූලුල්ලාහ් සල්ලාහ් සම දරකන එක ලිෆාන කුරවි අමල් ෆුලක ખાස්ස අස්ලුහයි ගතු කාවෙන ති රූල ෆය කාවෙන අලුන් කුරා රජියෙන් දැන් ඉස්ලාම් දිනුව කාවෙන ඒ රුසොග්ගත කිහම මිහාරොසොග්ගෙන් හම ඉස්ලාම් දිනු ගොයි এই বাপ্পায় বেশ কামিন করতেন বাপ্পায় মিশার কে বাপ্পায় বুনি দেহে কি বেরিং হেকি কো তিমান নাকে দারি ফুলু কালিয়া কামিন কর দি ফি মতি কামিন বেফা হামে এ গতম মিয়া কো মুসলিমে আদুল বেরি মিহেন হাম রাঙ্গালো হেওলা ফা মিহেন এ নাবেস কামিন কর দে শরিয়তে কুনেক কান্ডেন আঙ্গা ফেম কোটুং গাজিয়ে কি আনন জেহানি কামিন কর দে কা এহেন নামাস এই সরকার কাং হেদিদানে কান্ডে দান কানুনেন এই ওয়াকি হাসা ফরায়তা কুম কামিন কর দে এই মাসলাহাতা এই দিবেহ রাজ্যকে মিশাল কাম মিগত দু করলে জিয়া বরং নুরক্কা মাসালা কমে কমে মিয়া কায়ন কদ্দিন মা দু করলে আফি এহম দিবেহ রাজ্যের একগতকে শুদ্ধ বেগেনে নুয়ানে কমে কমে মিয়া কায়ন কদ্দিন মে দে মিহার অন্য এহেনিয়ং ইসলামিক মতক অন্য গতা কি মিশাল কা তানিকে কিয়া দেন হুর শেহে শেহ কা কায়ন কদ্দে বেনে হুদ্দ দি ফোদি সরকার একম শেহ গে লিউং হি ফাগেন দিয়া মা কায়ন রেজিস্টারি কদ্দে বেনে কায়ন কদ্দিন কাম মদিনা গে সনন হামে গতা সৌদি আরবিয়া গে সনন হামে গতা এই বড় সে তানেক গামি কিয়া বাদে মুলে বড় সে হেন তানেক গে প্রিন্সিপালে ইদিনি মাদ্রাসা গে প্রিন্সিপালে এ মি হক কায়ন কদ্দি ফে আনুতা মিসকিত গে বড় ইমামে এদা দেন ইমাম না তিবেনি আর বড় তিমি হুন কিয়া বাহে তিবি সে হুন তিবেনি ইমাম না এ ইমাম কো মিসাল কায়ন কদ্দি ফি আ রেজিস্টারি কদ্দে নে নাকি লিউং ইফা এন্ড ইয়াম দে মিয়ান মিতাং মি অন্য নিমি গতাং হাদা ফে মিতানু গে হেলুন তেরিং মাদি এহেম বিমা এ গবাইদ হাদান জিহে কম মেহেম বেস মিতাং বরব বড় মাস তেঙ্গে বর তিগ আস তিগ গবাই সরকার বদল কুরন জি হেন মিয়ার মানে তো কি বায়াক বালিগ বড় তিম আফা হগা এ গিন গি ফাটা নে এ সারুই গো তুমি না আনে নুনি ফাসাদ এম ফাসাদ এঙ্গে দান এ জিনে ইয়াং মগ হুড়ওয়া দিন নুন কা মেন নুন এই কি আর আর হার মুগে মা কুরিং এ বালিগ ওয়ে কুদি এং কি না দান ইবস্তানে গবাই দই গো তেন নুন তি ইসলামী ইবস গাও মাক গবাই দই গো তেন নুন তি আর আর হার মানিস মাতা বিহি হার মানিস কাবেন কুরেনে এভস ইসলামী গম আকু নাইতি দেন ভাই কাফার গম তো হইছে কাফার মুস কবুল কুরা কামেন নহাই গাতু গমি হে ঠিক এ গবাই দাকি এই এ আমা জিনে এম মাগু ফাই কদিন নুন নুই তুর কামেন নে মের কিয়াবাম বেন ওয়া মি হাকু কিয়াবানি এ না কিয়াবানে এ গবাই দুনে হে দিয়াস কিয়াবাম বেন ওয়া মি কিয়াবাম বেন নুন ওয়া মি হে গবাই দা হাদা ফতস কি নু কিয়াবান এ মি হুঙ্গে বড় পয়েন্ট কি মি হুনা কিয়াউ মা ফুরসত ওল গায় দেন এ মা কুলাউ মুরগে মি হুন্না ইনিমা ওয়াগতে হি ভাই কুদিন নু কিয়াবানি ও হেম বুনানি এ কিয়াম বেনু বা কুজা কিয়া মানে এনা তাঙ্কুলে কাবিন ফাস কল্লা ফাস কিয়া বাফানে এম এই রাঙ্গালো এচেনু এতি হাদা ফায় এচকা আলগন মে গতকে সেব্বায়নু আদি এভস দন্না বো আনে আমি দিন নু কিয়া বা হুরি মিয়াকে সিকুনি সালামাত হুরি মিয়াকে এচক গা বুরেন কুরআন মিমন আল্লাহ ফরিহা বুদ্ধি দে বা হুরি মিয়াকে এচক গা বুরেন কুরআন এবার বড় ফাসাদ হাই গাত এম মেঙ্গা বুল কুরা ফাসাদ হুম ওয়ারিগে মাসলা গতি বড় গবাই দেন হাদা হতা জুরি মানা ও মে আর ওয়ারিয়া কা একা নিতা গুলো মে এ কুরিং কুরিয়াস ফাহুং কুরিয়া কাসা ওয়ারি বেন এ দেন হু মুলি সুস কুসানি পুসানি ওয়া হাকতাং এই এ কাবেন কুরি মে দেমে দুকে লোবি জে সাফারাত কি আল্লাহ অতি কুরআন গ আল্লাহ ওয়াউদু এ বডি গেমফা এ দেমি হুং গে দেমে ফিরিং গে দেমে দুকে লোবি জে সাফারাত কি তিমান আল্লাহ এ মিয়া কোরা কেন মিয়ার মিতানু গমি অন্য নি এই হামা ইন্ডিয়ান আসই খামে কান্তাক গানে মি লোভি কান্তাক গানো এমে অন্য এ এটা আহারক লোভি ভেগেন নুনি কাম এ গেসে বাবু নে মিতা বারি গিনাবি আর ইন্ডিয়া হন্তা বারি পুরে বে নন নানি কি ভেগেন বড় সব বাকা আর এন ইন্ডিয়া গেস বারি এম মাদেন ওয়ান মিতানা কাবুরেন এ কি বে তাঙ্গে বাগত কি দেফারা তুম বড় ফাসা গানে হারাদু কফ মি কাভেনি কুরানি কফ দেন নো এ কান রুলালে বে কা রুলালে ফিয়া দেয়াইলা হাঙ্গুরাম কুরে বে এক কাবান দে এক কাবান দেখে ভাঙ রাম করে আর আলগুন লুম দেখে ফামি তি পাকিস্তান কে মাসালে এক মাসালে গেবে সামা দে ফারা তুম হামা সুন্না ফাতি কং হামা হাঙ্গু রাম কো বাডি হামা কাতিয়ার হামা হামালে আদি এমা নয় বারি পুরে বেকা হেতান তা মিতাং একামেন নেই এমা মিতাং বারে গি নাই মেরে মা কুরিসর লোবে গমি বাগত কি আল্লাহ সুবহান ওয়া তাআলা কাবেনি গে লাজ্জাফা ওয়া লাজ্জাতু এক আরাম গে লিগেন গোসসা হুনানি মা কুরিয়া এই মা ফরতা মিসালে হাদিসে ফুলক গে বেং আসফা মুমিনু মিহাগে ফুরান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গেন্দামানি আলাতু কাবেনি কুরারে আমি মিহায়ে গাতু করে রে কুরা ফাদানি গাম এই এগে লাজ্জাতে আল্লাহ লাফা ওয়া আতিতা এ নুহুর ইমা কাবান গতে কাবেনি হামে নুজি মার ইসলাম দিনু গমি অন্নি এম একামুগে এম ফুরি হামা নিজাম nufeni mikaveni uskurani effar balalun huddai ekaven yattaka den wagotaki ekkal ekhamuge allah lavafa insani tobiyatuge hunnae shahwaitter kamuge bar e bar furhema gotuge hure yuropa kanta mitangana yuropa mihum base ka ganta kurani base ka anjeni furtam ekan kuran ehnun hita kannara ekame ei e jinsi kanta tamma boduge gengos etanga janawaru tak fadam mihare mihunge oti ekanta janawaru tak ekan kurago tab badali befa mulai ema islami nizam gellejja den e diyai e hisam ema ege bes lazzaten nuhure nuhuri ma wagate kaven ye demino wegina duahaku rula len jeheni ehem beken wargina wanes hayyatu e ma kurisura gulen e fortam islam den haram kame hile an hena ka hile firna ka ittana ka jamaama ki haram kame islam dino pati rasulullah hadis mul kuramani la yakhluwanna rajulun bi imra'atin illa wasalisuhuma ash-shaytan firhinaku anhenaka ehuga ettane nuwane timwana miha shaytan nuwa gotaka den mane koi bisu haran kura ga ko ekam mihar bes aye bes nu ngemi kur mati ge mer kurige wa algon men kuda iru algon men dekam dema firinna bes mien kari ge mag mati ga andal la dugane anhe mihar nan fahatu ga ekam mihar nide tibe mihun eti wana agula la fe danne e hisama ti kan tak gosse danga අද ප්‍රමා මච්චක් ගොස්ස කන්දත්තා ආය බුරස් මා පොඩු අති හුස්සිරු කොයි ස්වාතිහා බෙහෙච්ච මේ අති ප්‍රථම බල ආමීගද බය ෆාතිහාය නංගන්නානේ මගුලියලුම එයි ඒගේ මෞදුවන් අලි අලාලානමේ දෙමියති අබ්දුල් කාදිරුගේ ෆාන ෆාතිහා නංගන්නානේ මගු අබ්දුල් කාදිරු ජීලානී එයි එයි බ්‍රෙලෙවින්ගේ වලිවරියායි හැම ඒති සීදාමියති ඇස් අලුගණු කුරින්බස් මිතංග නංගන්නේ ෆාවානේ මි දිවි රාජ්‍යං ඉස්ලාම් දෙනාට සෝති බ්‍රෙලෙවින්ගේ කිවන්නේ එයි කුරීරේගේ අනෙක්කා ඇති හැම යකින් වෙජේ මුජර්රබ වෙජේ දැන් අලුගොඩම පාකිස්තානෝ කියවන් උණුනේරු ඒ බුරෙලිවින් වරක් ගිනවියා එතාංග ඉන්දියාවෙන් අස්සොයි බයෙන් ඒ මීහුන්ගේ අමලුතම් මීරම විතා සොලවයි ෆාතිහ අනක අබ්දුල් කාදිරු ජීලානියන් ඔතිහම අල්ලාහුගේ දරජා දීෆා සීදා සොලවයි ෆාතිහ තවග මිතාංග මෙති වරත මිතාංග බල මෙති අල්ලාහුගේ සිෆා ෆුල් තන අබ්දුල් කාදිරු ජීලානිය දෙහ රෝෂිරුකු නීති ඉතිහාද කොෆ් මියාකම සීදා මුර්තද් ඉස්ලාම් දිනුම් බේරුව ෆාමි බල إلى روح سيدنا ومولانا القطب الرباني والغوث الصمداني فرتا صمد كي الله گه صفه فله الله الصمد الله هي صمد ارغونم بان صمد كي معناي کو صمد گه معناي کي التكون افراتك بينن جهه افراتون ابس فراتك بينن نو جهه فراي اي التكون گه حريها ادون تک فددا دوا فراي اي صمد كي আব্দুলকাদের জিলানে মেতে নিস্তয় কর আব্দুলকাদের জিলানে কি এই সমাদে ওয়াল গাউস গাউস কি এই মানবী কান দত্তহুগে মদদ করবা ফরা এই হামাই কানে আল্লাহুগে সিফা ফুলেন এই এহেম ফরাতকেন এ নিস্তয় কফিয়া এই বড় শিরু দীনুম বেরবা শিরু গাউস কি এই মানবী কান দত্তহুগা মানবী কান দত্তকে মি বুনি মিসালক আলিফানং ইল্লালে মি আলিফানু আন্দানে কোয়ে মি আকুস আলিফানু নে আন্দানু লেম আল্লাহ কান দন্নাম জি একহালে মানবী কান দত্ত بايا شفا دبو مرا كانت ادون اي غوس الله قادر تون ادو متي كانت عبد القادر جيلاني نسوي كوفا الى روح سيدنا ميدن اي فراتر هو ميدنواني سلطان الاولياء مريها ولي ورينغ سردار وريا محي الدين الشيخ عبد القادر الجيلاني قدس الله سره وطيب روحه ونور ضريحه ميهم يون اداوريت بلا مي قدس الله سره الله انك سر طاهر قد دواشي وطيب روحه ادينك فرانا ريتي قد دواشي ونور ضريحه ادينك زياري علي قد دواشي زياري فرتمي هران كفكم دينو كما نكفكم ونفعنا به الفاتحه وميك اسمي هم شيركم هريمي عبد القادر جيلانيا به گتم اميهم ولي انا ولي وريكن هداين ولا اميهم عقيدان گيتا ادوهك ان عبد القادر جيلاني مغمتي هنگم مسكول ফুরাগে আংহেনাকু গেগগে রং ইনদাম ইতানাম মিওয়ানি বাদহামি দন্নানি দত্তাই কিবেন হেতি রনি দেগে দত্তামি দন্নাওয়ানি হাম দেমমে মালকাল মওতে দিয়ে তিমন্নাগে মি লোবিওয়া দারি ফুলুগে ফুরানা হিফা গন্নে তিমন্নাগে মিও লোবিওয়া দ মিনুম কুজ্জকু তিমন্নাগে নেতে এনা ফিওয়া হেঙ্গে বিস මියකු නැති ඇති වන්නගේ ලොලෆ් ෆිනිකන් දේති වන්නගේ ලෝභියා දරි පුළුගේ පුරාණ හිප්පවගෙන නේ දියමල් කල්මෝත මිහා බොඩ හිතාම ඇති වන්නත් දී හැම වගුතුන් එතා හොර අබ්දුල් කාදර් ජීලානි උදුස්සා ගති මච්චා උදුස්සා ගනේ හැම එදියා ගොතක් ගොස් මලකල් මාතා බද්දල කොෆ්ෆ පුරාණ ටුකුරි ජහා ගති හැම දමයාගේ එකම ඕන දමයාගනේ ඌරාලේ ඌරාලේ මලකල් මාතු යගේ මූණවතිගේ ජෙහි ජස්සෙයි ඒ වගුතු ඒ පුරාණ ඒකල ඒ බයෙක්ගේ පුරාණත හැම ඒ බයක ගොස් එළොන්න ඒ කුජ්ජාවස කුජ්ජාගේ පුරාණ ලිවිච්ච මේ ඉන්සානක අල්ලාහ් සුබ්හානහු තාලා මිහද බාර දෙමු මීර අබ්දුල් කාදිර් ජීලානියා බෙහෙගතුන් අකීදා මේ බුරදෙවිගේ අකීදා හැම ඒතිම තියාස්ස මිතනව වෙස් මේ තිම අබ්දුල් කහුරියා ෆාතිහා තක් අබ්දුල් කාදිර් ආයේතිගේ මීගේ බයෙන් මේ කොම්මයාකස් බේෆුලුන්නේ මී හැම හුස් ශිරුකු මී මීගේ මානවෙස් නේගේ ගිනා මිහුම් මේ කියනී මීචික හුරි ගිනන් ශිරුකු මීචි ඉතිකාද කුරා හාලුව කියාසියා මිහුන්න කැම දීනුම් බේරවාන බය ඒ අල්ලාහ් සුබ්හානහු තාලා නිස්පබ්බගෙන් වා එහෙන් එව්ව සිෆෆුලේ මීහක දීෆියා එහෙන් මීහක සිෆක කොෆියා ඒ අල්ලාහ් ශරීහුකුරුන් ශරීහුකොෆි මීහා අල්ලාහ් සුබ්හානහු තාලා කී දුරාන වහී කරවනි අල්ලාහ් ශරීහුකොෆි මීහා ස්වර්ග අල්ලාහ් හරාන් කරවවාෆිය ස්වර්ග හරාන් කරවවාෆිය හා මී එහෙන් බගෙන් වුණනි මී ખુરાෆි ගන්දත් දකේ මී මීගෙන් සලාම ඉවාරෙ බාජ්ජවර කමෙන් නැති එහෙන් නෝනි සලාම දින්නේ උමෙන් නැ මී චිතා උතරේ කරක වෙජ්ජියා කාෆරුන පුරාසාව පොඩු ඒ මුස්ලිමුන්නේ කියාගෙන තිබෙගෙන් නුබෑ හෙදිමදි මා අසාව පොඩේ යන මුස්ලිමුනේ කියන්නේ ખુરાફાයි තකුතර ඒ වෂරල් උමූරි මුහදසාතුහ රසූල්ලාහ් සමදි සුකරවනි එම්මෙනු බයකන්තත් තකේ මිදිනු ගාලක් පුරේකන්තත් තකේ දලීලෙන් නැති එම්මෙනු බයකන්තත් තකේ වෂරල් උමූරි මුහදසාතුහ ව කුල්ල මුහදසතින් බිදා කොම්මෙ ආගම කේ ගොත දිනුග තෙරේ කුරවේ කොම්මෙ ආගම කේ බිදුවයිකේ ව කුල්ල බිදාතින් ධලාල අද කොම්මෙ බිදුවයිකේ මග්ෆරදුමකේ ව කුල්ල ධලාලතින් ෆින්නාර ද කොම්මෙ මග්ෆරදුම වනි නරකය ගය එම මීචීමි මීහුන් හදා පුරෙච්චිමි මග්ෆරත් දන් හදා පුරෙච්චිමි මීච අල්ගොන මෙන් දීනි කන්දත් තව ගනමු ගමි කියනි මීගේ මානෙව දෙන ගන්නාක බේන මෙන් නෝ හම දීනුගේ එම්මේ බොඩති අලකන්ත හව ගොතු ගමෙර කුරානි වෙච්චි සොලවයි ෆාතියා අනු රක්කා මස්සලේ මස්සලේ සිරු සිරු කරේවා නවාර කොම්මයාගස ඒ හැම ખુરાફી කන්දත්තන් ඒ කන්දත්තකුන් සලාම එවගෙන නූණි නැයි දින්නේ උමේ හැම මගුෆරතුම ගෝන් හැම ෂයිතානි කන්දත්ත කන්දත්තා කියයි යතුවා ෂයිතානි කන්දත්ත ආදෙන් කුරීග වාගොත කිය කුරීග නැතේ මින් කමෙන් මනාකොෆ්ෆය මනාකොෆ්ෆෙන් නැගෙමින් බලාහුරු රයිතුන් ගරුමා